بسم الله الرحمن الرحيم. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بحي العزيزية بالرياض يقدم أشوري محرم وشمانيتو شادشي بحاطر بيندا الله رب العالمين باروتي ماشر مده شارتي ماشكي بشيش مرجدة قدان كره شارتي ماشلو قادة جلحجة محرم وطبور رجب এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা প্রদান করেছেন। সুতরাং এই চারটি মাসের মধ্যে মুহররম মাস হল গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, উত্তম সিয়াম হল রমদান সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম। এবং ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়াম সাধনা করার পরে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সুতরাং আমাদের কর্তব্য হলো এই যে আমরা এই মুহররম মাসে সিয়াম সাধনা করব। বন্ধুগণ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে আমরা যেন এই মুহররম মাসে সিয়াম সাধনা করি, এটাই হলো আমাদের জন্য কর্তব্য। মুহররম মাসে সিয়াম সাধনা করা ছাড়া অন্যান্য সকল অনুষ্ঠান, আপনার বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, ক্রন্দন করা, মাতম করা, তাজিয়া মিছিল বের করা ইত্যাদি যে সকল অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত আছে, এই সকল অনুষ্ঠান এসকল অনুষ্ঠানকে ইসলাম সমর্থন করে না। এগুলো সবই ইসলামের পরে, অনেক পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50,000 বছর পরে যে কারবালা ঘটনা ঘটেছে, এই কারবালা ঘটনাকে কেন্দ্র করে একদল লোক তথা শিয়ারা তা মিথ্যা হোসেন প্রেমের মহড়া প্রদর্শন করে থাকে। সুতরাং এ সকল কর্মকাণ্ড নিঃসন্দেহে বর্জনীয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং সকল শহীদ সুন্নার অনুসারী সকল ভাইদের প্রতি আমাদের বিশেষ আবেদন হলো এই যে আমরা এই সকল অনুষ্ঠানকে বর্জন করব, এবং আমাদের করণীয় হলো এই যে আমরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম সাধনা করব, আশুরার সিয়াম আমরা পালন করব। আমাদের কর্তব্য শুধু সিয়াম পালন করা, সিয়াম ছাড়া অন্য কিছু করা আমাদের জন্য করণীয় নয়। নিঃসন্দেহে হোসেনের সহবাস ছিল অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং অত্যন্ত বেদনাবিথুর। সুতরাং আমরা এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, কিন্তু আমাদের কর্তব্য হলো এই যে আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করব। আমরা কোনোভাবেই কোন পক্ষকে এক পক্ষের সমর্থন করে অন্য পক্ষকে গালিগালাজ করা আমাদের জন্য কর্তব্য নয়। এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ চুপ থাকতে হবে। আল্লাহ ভালো জানে এদের এই এই এই এই বিষয়ে আমাদের চুপ থাকে করণীয়। এই বিষয়ে কোনো পক্ষের সমর্থন গ্রহণ করে কাউকে গালিগালাজ করা জায়েজ নয়। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবা আল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ও দাআ বিদাআ আল জাহিলিয়া। যে সকল মানুষেরা আপনার এই শোকে দুঃখে এই চিৎকার করে তাদের গাল চাপড়ায়, বুক চাপড়ায়, এগুলো এরা আমাদের উম্মত নয়, এগুলো সকল জাহিলিয়াতের প্রথা। সুতরাং এই প্রথাকে আমাদের বর্জন করতে হবে, ইহাই হলো আমাদের কর্তব্য। সুতরাং আসুন আমরা মুহররমের করণীয় আমরা সিয়াম সাধনা করি, এবং মুহররমের সিয়াম সাধনা করলে এক বছর পূর্বের গুনাহের কাফফার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহাতাস আল্লাহ আইয়ু কাফরা সাতাতে ক্বাবলাহু, আশুরা সিয়াম আল্লাহর কাছে আশা করছি এক বছরে গুনাহের কাফফার হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সিয়াম সাধনা করি, এবং সিয়াম ছাড়া অন্যান্য সকল বেদাতি কর্ম বর্জন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।